Book 2 63 63 طرح الأسئلة 2 প্রশ্ন জিজ্ঞাসা 2 প্রশ্ন জিজ্ঞাসা 2 أنا عندي هواية আমার একটা শখ আছে আমার একটা শখ আছে أنا ألعب تنس আমি টেনিস খেলি আমি টেনিস খেলি أين يوجد ملعب تنس টেনিসের ময়দান কোথায় টেনিসের ময়দান কোথায় هل عندك هواية তোমার কি কোনো শখ আছে তোমার কি কোনো শখ আছে أنا ألعب كرة القدم আমি ফুটবল খেলি আমি ফুটবল খেলি أين يوجد ملعب كرة القدم ফুটবল ময়দান কোথায় ফুটবল ময়দান কোথায় ذراعي تؤلمني আমার হাতে ব্যথা করছে আমার হাতে ব্যথা করছে قدمي ويدي تؤلماني ايضا আমার পায়ের পাতা এবং হাতেও ব্যথা করছে আমার পায়ের পাতা এবং হাতেও ব্যথা করছে اين يوجد طبيب এখানে কি ডাক্তার আছেন এখানে কি ডাক্তার আছেন عندي سياره আমার একটা গাড়ি আছে আমার একটা গাড়ি আছে عندي ايضا موتورسايكل আমার একটা মোটরসাইকেলও আছে আমার একটা মোটরসাইকেলও আছে أين يوجد موقف سيارات؟ গাড়ি দাঁড় করানোর জায়গা কোথায়? গাড়ি দাঁড় করানোর জায়গা কোথায়? عندي pull over. আমার একটা সোয়েটার আছে. আমার একটা সোয়েটার আছে. عندي ايضا جاكيت وبنطلون جينز. আমার একটা জ্যাকেট এবং এক জোড়া জিন্সও আছে আমার একটা জ্যাকেট এবং এক জোড়া জিন্সও আছে أين الغسالة ওয়াশিং মেশিন কোথায় ওয়াশিং মেশিন কোথায় معي صحن আমার কাছে একটা প্লেট আছে আমার কাছে একটা প্লেট আছে معي سكين شوكة وملعقة আমার কাছে একটা ছুরি কাঁটা এবং চামচ আছে আমার কাছে একটা ছুরি কাঁটা এবং চামচ আছে أين الملح والفلفل নুন এবং গোলমরিচ কোথায় নুন এবং গোলমরিচ কোথায়